হে মুসলিম, কুরআনের ভাষায় তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ মর্যাদা রক্ষা করতে চাই মহান স্রষ্টার নিরঙ্কুশ আনুগত্য। তাই মাহে রমজানের তিনটি দশকে সিয়াম ও সালাতের মাধ্যমে অর্জন করো মহান প্রভুর অনুপম রেজা মন্দি। হে রহমান রহমান, বিশ্ব জুড়ে তুমি বইয়ে দিলে আজি রহমতের বান। হে রহমান রহমান, হে মহিয়ান হে গরিয়ান, হে রহমান রহমান। মাহে সৌমের প্রথম দশে ধরাও রহমধারা, দ্বিতীয় দশে মাঘ ফেরাতে বিশ্বে গাও নারা, তৃতীয় দশে পাপীদের পরিত্রাণ। হে রহমান রহমান, হে মহিয়ান হে গরিয়ান, হে রহমান রহমান। নয় নয় নয় নয় তো কিছু কেবল ভানবিনে, এ বান্দাদের শ্রেষ্ঠ উম্মত করে দেব কেমনে, হাজার মাসের অধিকনে এক রাতে করো দান। হে রহমান রহমান, হে মহিয়ান হে গরিয়ান, হে রহমান রহমান। এক নেকি রে সাত সগুনে করো একোন কর্মে, রোজার নেকি নিজ হাতে দেবে এ তোর কোন মরমে, ছলো নাকি নয় এই পাপি দে ছলো নাকি করবে ওগো বেহেশদান। হে রহমান রহমান, হে মহিয়ান হে গরিয়ান, হে রহমান রহমান।